বলে না, বলে মামলা সিগারেট খেলে একবার বাদেশে গেছে, বলছে হুজুর এই কথা কি সত্যি? কি কথা ওই মামলা নাকি সিগারেট খেলে দিয়ে আরাম দেয়? কিন্তু মসজিদে খাবে, তবে যদি মাঝে কাউ সাথে মঞ্চে সিগারেট খায় বাইরে খাবে, সিগারেট ফেলে দিয়ে আনন্দের করতে পারে না। বলছে না আমাদের কাজের হসপিতে যে আমাদের গ্রামে আছি দেখে এসছে সচক্ষে, আমি তো বহুদিন আছি দেখি নে, আমি একটু ধারণা করলাম মিষ্টিটা বলছে যা অর্থে তার কিছু না কিছু বলে, আমি ধারণা করলাম তার নিশ্চয়ই সে সিগারেট দেখেনি, তবে সিগারেটের ধুঁয়ো দেখেছে, সিগারেটের ধুঁয়ো দেখেছে আজান দিয়েছিল, বলছে হ্যাঁ তাহলে তাই হবে, হ্যাঁ এটা ঠিক, তবে যে ধোঁয়াটা দেখেছে ওটা সিগারেটের ধোঁয়া নয়, ওটা হচ্ছে ভগবানের ধোঁয়া, ওইটা আমাদের দেশে হ্যাঁ প্রতিষ্ঠান কি বলে বহু বহুর দেখেছিলাম সাহেব মহাদেব সাহেব এভাবে নিয়ে, তারপর বহুরটা রেখেছে আরাম দিয়েছিল, সে ধোঁয়াটা দেখেছে মনে হচ্ছে কি সিগারেট খেয়ে আরাম দিয়েছে, এমন জায়গা আছে। তো যাদের আল্লাহ নবীর ঘরের ভিতরে মায়ের হুজরার দেওয়ালে আমরা যেটা ওই যে যদি দেখি ভিতরে চাদরের মতো কাছে গেলাম মতো আছে, ওটা কি কবরের উপরে আছে বলুন? ওটা কি আল্লাহ নবীর কবরের উপরে চাদর চড়ানো আছে? আপনারা কি মনে করেন বলুন, আপনারা কি মনে করেন? এই মাত্র মসজিদ আছে, সকালবেলায় উঠে দেখছি সালে ভাই এই অফিস থেকে ওই মসজিদ পর্যন্ত আসা যাওয়া করছে, কি ব্যাপার সালে ভাই আপনি এই যাওয়া আসা কেন করছেন? ফজরের নামাজ পড়লাম একটু শরীরটা চাঙ্গা করার জন্য, একটু চলাফেরা করছি, এদের কোন সমস্যা আছে? এটাকে কি বলা যাবে শরীর শরীরের পরিভাষায়? মুবাহ, জায়েজ, হারাম, না মাকরুহ, না ওয়াজিব, না মুস্তাহাব, কি বলবেন এটাকে? না বিদআত, না শিরক, কি বলবেন? কিছু বলবেন না, নিশ্চয়ই আচ্ছা বলতে হবে হয় মুবাহ হল আর না হয় মুস্তাহাব হল, যেহেতু শরীর ভালো করবে না, তাই না? আরেক ভাইকে দেখলাম সে ফজরের নামাজ পড়ে আসা যাওয়া করছে, কি ব্যাপার? আমাকে